نفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. إرشاد হচ্ছে তোমরা বের হয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে, এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো। বুকের তাজা খুন আর দেহের একমাত্র ঐশ্বর্য জীবন বাজি রেখে লড়াই করেছে মুসলিম মুজাহিদরা যুগে যুগে শুধুমাত্র দীনের স্বার্থে। আল্লাহর ঘোষিত পুরস্কার জান্নাত ছিল তাদের একমাত্র কাম্য। আমরা তাদেরই উত্তরসূরি। আসুন জিহাদ ফি সাবিলিল্লাহ আমরাও করে দিয়ে যাই জান কুরবান। যার যা আছে তাই নিয়ে আজ ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। যার যা আছে তাই নিয়ে আজ ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। তরুণ বৃদ্ধ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। কোন বাধা মানব না শত্রু সেনাদের হানা, কোন বাধা মানব না শত্রু সেনাদের হানা। জীবন মরণ বাজি রেখে লড়াই তাদের শোনে, জীবন মরণ বাজি রেখে লড়াই তাদের শোনে। ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। যার যা আছে তাই নিয়ে আজ ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। ঘরে বসে থাকব না আর কি আশা ভাব না, ঘরে বসে থাকব না আর কি আশা ভাব না। ইসলামী দিন কায়েম করব পণ করেছি মনে, ইসলামী দিন কায়েম করব পণ করেছি মনে। ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। তরুণ বৃদ্ধ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। কবর পূজা চলবে না পীর ফকিরের রাস্তা না, কবর পূজা চলবে না পীর ফকিরের রাস্তা না। শক্ত হাতে করব দমন আল্লাহর জমিনে, ও ভাই শক্ত হাতে করব দমন আল্লাহর জমিনে। ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। যার যা আছে তাই নিয়ে আজ ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। তরুণ বৃদ্ধ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে, ঝাঁপিয়ে পড়ো রণে। যার যা আছে তাই নিয়ে আজ ঝাঁপিয়ে পড়ো রণে, ও ভাই ঝাঁপিয়ে পড়ো রণে।